আজি ঝরে রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝরে রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হাতাশ নাই যে ঘুম নয়নে মম, আকাশ কাঁদে হাতাশ নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারবার পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝরে রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার। বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবিতাই, বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবিতাই, শুরু কোন নদীর পারে গহন কোন বনের ধারে, শুধু কোন নদীর পারে গহন কোন বনের ধারে, গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার, পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝরে রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার।